ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে দুলাল ভাই জানতে চেয়েছেন যে মেয়েদের স্বর্ণ অলঙ্কার পরা কি জায়েজ আছে, পরলে কতটুকু জায়েজ আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বন্ধু, জি, মেয়েদের স্বর্ণ অলঙ্কার পরা জায়েজ, কিন্তু পুরুষদের জন্য জায়েজ না। এমনকি মানে এক আনা পরিমাণও স্বর্ণ পুরুষরা পরতে পারবে না, কিন্তু মহিলারা তাদের গলায়, হাতে, হ্যাঁ, জিনাত সৌন্দর্য, বিশেষ করে নাকে, মানে কানে, তাদের কানে, গলায়, হাতে, পায়ে, এইগুলি স্বর্ণ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই মেয়েরা যদি স্বর্ণ ব্যবহার করে, তবে এই স্বর্ণের ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যবহৃত স্বর্ণের মধ্যে এখতেলাফ ওলামায়ে কেরামের মধ্যে রয়েছে। তবে ইমাম আবু হানিফা সহ অনেক ওলামায়ে কেরামের নিকটে এটা বিশুদ্ধ মত হলো যে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হয়, এবং বিশেষ করে সেটা যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ কোনো নারী যদি মানে 7.5 ভরি স্বর্ণ সে ব্যবহার করে, মালা বলেন বা আপনার চেন বলেন, অথবা তার এই যে মানে যা কিছু সে ব্যবহার করে, বিছা ইত্যাদি যা কিছু ব্যবহার করে না কেন, স্বর্ণের যত স্বর্ণ চাই ব্যবহার করতে পারবে মেয়েরা, কোনো সমস্যা নেই। তবে এই ব্যবহৃত স্বর্ণ যদি বিশেষ করে সেটা নিসাব পরিমাণ হয়, অবশ্যই তার প্রতি বছরে জাকাত দিতে হবে। হ্যাঁ, যদি টাকা না থাকে, প্রয়োজনে স্বর্ণ কিছু বিক্রি করে তার থেকে জাকাত আদায় করতে হবে। সেটা নিসাব কত? 7.5 ভরি স্বর্ণ, যেটা 85 গ্রাম। অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ যদি কেউ ব্যবহার করে, তাহলে তার জাকাত দেওয়া দরকার। কিন্তু তার কমও যদি থাকে, সেটা ব্যবহার করে, তারও জাকাত আদায় করাটাই উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা আসলেন, তার সঙ্গে তার মেয়ে ছিল। এমন সময় তিনি দেখলেন তার হাতে দুইটি চুরি রয়েছে, সোনার চুরি। আল্লাহ নবী সাল্লাম বলেন, আতু আদ্দিন জাকাত হাজা, তোমরা কি এর জাকাত আদায় করো? মহিলা বলল, না, জাকাত তো আদায় দেই না, আদায় করি না। আল্লাহ নবী সাল্লাম বলেন, আয়া সুরকে আইয়ু সাওয়ারাক আল্লাহ বিহিমা সাওয়ারাই নামেন নার, তোমায় তুমি কি পছন্দ করো যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জাহান্নামের দুটি, হ্যাঁ, আগুনের দুটি চুরি তোমাকে পরিয়ে দেবেন? এই কথা শুনে ফাখালাত হুমা ওয়া আলকাত হুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কালাত হুমা লিল্লাহি ওয়া রাসূলি। এই কথা শুনে মহিলা তার চুরি দুইটা খোলে, আল্লাহ এবং বললেন যে এটা আল্লাহ এবং রাসূলের জন্য আমি দিয়ে দিলাম। ওয়া হাযা নাসসান সারিহ, বলা হয় ফি উজুবি যাকাতিন ফিল হলি, আর এটা হলো স্পষ্ট প্রমাণ যে যাকাত ওয়াজিব হওয়া, যে ব্যবহৃত স্বর্ণের মধ্যে যাকাত যে ওয়াজিব হয়, এটা তার স্পষ্ট প্রমাণ, এবং এটার সনদটা সহি, হ্যাঁ, মানে বিভিন্ন সহি গ্রন্থে, বুখারি মুসলিমে, সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এবং কি আরেকটা হাদিসে এসেছে যে সহি মুসলিমে যে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা সুফিহাত লাহু সাফাহে মিন নার, যারা স্বর্ণ রৌপ্যের এরকম সাহেব হবে, মালিক হবে, এবং তারা যদি জাকাত আদায় না করে, কেয়ামতের দিন এইগুলি আগুনের পাত তৈরি করে, হ্যাঁ, সেইগুলি তার ললাটে, ঘাড়ে, পিঠে, বিভিন্ন জায়গায় সেঁক দেওয়া হবে। তবে বিশেষ করে মহিলারা, হ্যাঁ, এই সময় কি ছিল যে যে এই সময়ে যেটা মহিলারা বিশেষ করে যদি নিসাব পরিমাণ হয় সেটা যদি আদায়, মানে নিসাব পরিমাণ না হয় সেটা যদি আদায় না করে, ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলে তারও আদায় করা, তবে বিশেষ করে যদি নিসাব পরিমাণ হয় অবশ্যই তার যাকাত আদায় করতে হবে। হাজা আল্লাহ আলম সোহাব সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।